তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙ্গিনা, সবখানে বিচরণ করি তুমি জানো না। বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙ্গিনা, সবখানে বিচরণ করি তুমি জানো না। তুমি যখন ঘুমা থাকি তোমার স্বপনে, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে। বন্ধু রে তুমি মরে ভুইলা যায় না, ও বন্ধু রে তুমি মরে ভুইলা যায় না। তোমায় ভাবি সারা রাতে, আমার চোখে ঘুম তো আসে না। ও আমি জ্বালাই প্রেমের বাতি, তোমায় ভাবি সারা রাতে, আমার চোখে ঘুম তো আসে না। ও আমি থাকি আলা চুলে, আমি সব কিছু যাই ভুলে, কোনো কাজে মন তো বসে না। তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে। বন্ধু রে তুমি মরে ভুইলা যায় না, ও বন্ধু রে তুমি মরে ভুইলা যায় না। কাউকে বলা চুপি চুপি অন্তর পুরে ছাই, কেমন তর জ্বালা যায় না কাউকে বলা চুপি চুপি অন্তর পুরে ছাই। এমন পিঞ্জরের মাঝে শুধু বিরহের সুর বাজে, তোমায় দেখি যেদিকে তাকাই। তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে। বন্ধু রে তুমি মরে ভুইলা যায় না, ও বন্ধু রে তুমি মরে ভুইলা যায় না। বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙ্গিনা, সবখানে বিচরণ করি তুমি জানো না। তুমি যখন ঘুমা থাকি তোমার স্বপনে, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে। বন্ধুরা